শত শহীদের রক্তের দামে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, শত শত শহীদের রক্তের দামে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, আকাশে বাতাসে মিছিলে মিছিলে আজ ঝর্ণার মতো মানুষের ঢল, নামে দেখো নামে শত শত শহীদের রক্তের দামে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, শত শত শহীদের রক্তের দামে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, আকাশে বাতাসে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, আকাশে বাতাসে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, বিপ্লবাসী আজ আগুনের মতো জাল মতো, বিপ্লবাসী আজ আগুনের মতো মেঘনার মতো এক বিপ্লব সাগরে নামেছে, শত শত শহীদের রক্তের দামে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, শত শত শহীদের রক্তের দামে বিপ্লবাসী আজ শহরের গ্রামে, আকাশে শহীদের রক্তের দামে বিপ্লবাসী আজ শহরের গ্রামে।